পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। শপথ গ্রহ নক্ষত্র শোভিত আকাশের এবং প্রতিশ্রুত দিবসের এবং সেই দিবসের যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়, অভিশপ্ত হয়েছে গর্তওয়ালারা অর্থাৎ অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা। যখন তারা তার কিনারায় বসেছিল এবং তারা বিশ্বাসীদের সাথে যা করছিল তা নিরীক্ষণ করছিল, তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে তারা প্রশংসিত পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, যিনি নভোমণ্ডল ও ভূমণ্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সব কিছু। যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে অতপর তাওবা করেনি, তাদের জন্য আছে জাহান্নামে শাস্তি আর আছে দহন ও যন্ত্রণা। যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণী সমূহ। এটাই মহা সাফল্য। নিশ্চয়ই তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন। তিনি প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন। তিনি ক্ষমাশীল, প্রেমময়, মহান আরশের অধিকারী। তিনি যা চান তাই করেন। আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌঁছেছে কি ফিরাউনের এবং সামুদের? বরং যারা কাফির তারা মিথ্যারোপে রত আছে। আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন। বরং এটা মহান কোরআন, লৌহে মাহফুজে লিপিবদ্ধ।